যায় পাখি উড়ে যায় দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। যায় পাখি উড়ে যায় দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা। এমন ভাঙা আয়না এমন জোড়া যায় না, যেমন ভাঙা আয়না সেমন জোড়া যায় না। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। তবু ডেকে যায় প্রেম ডেকে যায়, এসো ফিরে সে তো চলে যায়, ব্যথা রেখে যায় নষ্ট নিড়ে। তবু ডেকে যায় প্রেম ডেকে যায়, এসো ফিরে সে তো চলে যায়, ব্যথা রেখে যায় নষ্ট নিড়ে। আজ একা পথে ছায়া চলে সাথে, মিথ্যে করে সব স্বপ্ন আশা। এমন ভাঙা হয় না এমন জোড়া যায় না, যেমন ভাঙা হয় না সেমন জোড়া যায় না। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। কিছু অভিমান মন ভাঙা গান, যায় না ভোলা তবু কাঁদে প্রাণ, চায় অবসান দুঃখ জ্বালা। কিছু অভিমান মন ভাঙা গান, যায় না ভোলা তবু কাঁদে প্রাণ, চায় অবসান দুঃখ জ্বালা। যে যার পথে চলে দিন রাতে, জুড়ে থাকে ব্যথা কুয়াশা। এমন ভাঙা হয় না এমন জোড়া যায় না, যেমন ভাঙা হয় না সেমন জোড়া যায় না। এমন ভাঙা হয় না এমন জোড়া যায় না, যেমন ভাঙা হয় না সেমন জোড়া যায় না।